লগ্ন মাধুরীর চলে ভেজা কবিতায়, আছো সরোয়ার দি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়, তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ সিয়ার শপথ, তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, তুমি জসীম উদ্দিনের লক্ষ্মী কাঁথার মাঠ মুখ মুখ সোনার ধুলি, তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাইহারা একুশের গান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি, তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর, তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান, তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার, তুমি জয়নুল আবেদিন এস এম সুলতানের রং তুলির আঁচর, শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। ভেজা কবিতায় তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম শেষ ছোঁয়ায়, তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ সিয়ার শপথ, তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর, তুমি রাগে সংগ্রামে সোনা জরা সেই রোদ্দুর, তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার, তুমি ক্রন্দ তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি